Book 2 93 93 93 الجمل التابعة باستعمال إن كان ما إذا كان Subordinate clause جودي كينا Subordinate clause جودي كينا لا أدري إن كان يحبني. أمي جاني نا شياماك بحالو باشي كينا. أمي جاني نا شياماك بحالو باشي كينا. لا أدري إن كان سيعود. أمي جاني نا شي فيري أشبه كينا. أمي جاني نا شي فيري أشبه كينا. لا أدري إن كان سيخبرني. আমি জানি না সে আমাকে ফোন করবে কিনা আমি জানি না সে আমাকে ফোন করবে কিনা ইন কানা হাক্কান ইউহিব্বুনি সে আর আমাকে ভালোবাসে কিনা সে আর আমাকে ভালোবাসে কিনা ইন কানা হাক্কান সায়াউদ সে আর ফিরে আসবে কিনা সে আর ফিরে আসবে কিনা ইন কানা হাক্কান সায়ুখাবিরুনি সে আর আমাকে ফোন করবে কিনা সে আর আমাকে ফোন করবে কিনা ইন্নি আতাসাআল মা ইযা কানা ইউফাক্কির ফি আমি জানি না যে সে আমার কথা ভাবে কিনা আমি জানি না যে সে আমার কথা ভাবে কিনা ইন্নি আতাসাআল মা ইযা কানা লাদাইহি ওয়াহিদা উখরা আমি জানি না যে তার জন্য অন্য আর কেউ আছে কিনা আমি জানি না যে তার অন্য আর কেউ আছে কিনা ইন্নি আতাসাআল মা ইযা কানা ইয়াকযিব আমি জানি না যে সে মিথ্যে কথা বলছে কিনা আমি জানি না যে সে মিথ্যে কথা বলছে কিনা মা ইযা কান ইউফাক্কির ফিয়া হাক্কান হয়তো সে আমার কথা ভাবে হয়তো সে আমার কথা ভাবে মা ইযা কান লাদাইহি ওয়াহিদা উখরা হয়তো তার অন্য আর কেউ আছে হয়তো তার অন্য আর কেউ আছে ما اذا كان حقا يقول الحقيقه হয়তো সে সত্যি কথা বলছে হয়তো সে সত্যি কথা বলছে اني اشك ما اذا كان يريدني فعلا আমার সন্দেহ হচ্ছে যে সে সত্যি আমাকে পছন্দ করে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সে সত্যি আমাকে পছন্দ করে কিনা ইন্নি আশুক মা ইযা কানা সায়াকতুব লি আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে চিঠি লিখবে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে চিঠি লিখবে কিনা ইন্নি আশুক মা ইযা কানা সায়াতাযাওয়াজানি আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে বিয়ে করবে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সে আমাকে বিয়ে করবে কিনা মা ইযা কানা হাক্কান ইউরিদুনি সে কি সত্যি আমাকে ভালোবাসে সে কি সত্যি আমাকে ভালোবাসে মা ইযা কানা হাক্কান সায়াকতুব লি সে কি আমাকে চিঠি লিখবে সে কি আমাকে চিঠি লিখবে মা ইযা কানা হাক্কান সায়াতাযাওয়াজানি সে কি আমাকে বিয়ে করবে সে কি আমাকে বিয়ে করবে